চলেছি কোথায়, চলো না দু চোখ যেদিকে চাই, চলতে চলতে চলেছি কোথায়, চলো না দু চোখ যেদিকে চাই, চেনা ঠিকানা আজকে ভুলে ক্ষতি নেই হতে বেদুই। ডার্লিং ও ডার্লিং, ডার্লিং ও ডার্লিং, ডার্লিং ও ডার্লিং, ডার্লিং ও ডার্লিং। পথ কি যায় আসে, মাঝে মাঝে যেতে হয় নিরুদ্দেশে, চেনা ছকে বাইরে গেলে পাবে তুমি মুক্তির দিক। অঙ্ক না মেলানোই থা, লক্ষ্মী ছাড়া হয়ে দিন কেটে যায়।